tayo ang matungan kung saan tayo kasadya. Yan ang mga ikaw, huwag mga tayo sa mga ikaw, ang tarang tayo ng kapitig sa mga ayaw, o tatang sa mga awalan. Hindi sa amin, lihak na ibigay sa amin ng madiyan. O yan ang mga pala, kita sa referalang, kita sa mga ikaw, kaya ang patulog ka ba, kala yung mga pinisaw ng mga pagay. Kaya kapalan mo sa amin, Oman istirahatan. Katamadu. Kadaiban. Lam yujabal ala nafsi saman. Hatta yahnifal bayi au yukimal mustari al-bayi. Agbala ya, kamu langgis. Kini ya, mustari bulan Qabzagus. বক্তা করার পরে কাজী দরবারে গিয়ে পুছেছে যে এর মধ্যে আয়োজন তাহলে কাজী পক্ষ থেকে মুস্তারিকে সামান দেওয়ার জন্য বাধ্য করা হবে, অর্থাৎ কাজী কইবে না যে আগে সামান দিয়ে দেবে, মুভি কব্জা করছে মুস্তারি বাইরে গেছে, কিন্তু এখন কাজের দরবারে গিয়ে সে অভিযোগ দায়ের করছে যে এটা আইন, তাহলে কাজী তাকে সামান দেওয়ার জন্য মজবুত করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত ভাই কোশ্চেন করিয়া বলবে যে আমার মুভির মধ্যে হ্যাঁ যে আইবের কথা বলতেছে এই আয়েত নাই, অথবা মুস্তারি নিজেই ভাইয়ে না কায়েম করবে যে এর কথা হলো যে এত মুভি নিয়ে গেছে, তাহলে মুভির সামান দুটো তো একবারের কাছে আসা লাগবে, সুতরাং ওই তো মুভি বিরুদ্ধে আন্দোলনের সামান একটা লও, একটা তো পড়া দরকার। এখানে কাজ হিসাবে মুস্তারিকে এই জন্য সামান দেওয়ার জন্য মজবুত করতে পারবে না, সামানটা দেওয়া তো ওয়াজিব ছিল মুস্তারি মুভি কথা করার কারণে, অর্থাৎ মুভির মধ্যে মুস্তারির হক সাবেত হওয়ার কারণে চুক্তি করছে, চুক্তির কারণে আমার মুভির মধ্যে তার হক সাবেত হচ্ছে সাব্যস্ত। এখন চলছে এটার মধ্যে আয়বের দাবি করছে, তার অর্থ হল যে এখানে যে তার হক দাবি হকটা সাবেত হওয়ার কারণে সামান উদিয়া অজীব হয়েছিল, এখন তো হকের পশ্চিম আছে, কিন্তু হকেরই অস্বীকার করতেছে যে না আমি জানি মনে কারণে যাই সামান ওয়াজিব হয়েছিল তো মুভির মাঝে তার হক প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে, যেন আয়ের দাবি করে বসছে তখন তার মুভির মাঝে হকই প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ সে অস্বীকার করতেছে আমি জানি তার নেই, তাহলে সামান কাজ তার মুভির কেন কেন নিয়ে যাবে। এটা হলো একটা সমস্যা যে সামান এই জন্য তার উপরে যেহেতু সে আইবের দাওয়া করতেছে, আর আইবের দাওয়াই এটা প্রমাণ হলো যে সে মুভির মধ্যে তার অধিকার যেটা সাবিত করতেছে। দ্বিতীয় কারণ হলো যে জীবিকা হিসাবে ফায়সালা করে এই যে ঠিক আছে তুমি সামান দেব মুভি নিশ্চয় সামান দেব, কিন্তু পরে সাক্ষী সবুতের মাধ্যমে বা ভাইয়ের স্বীকারোক্তির মাধ্যমে যখন মুভির মধ্যে আয়াত প্রতিষ্ঠিত হইয়া যায় তো হয়ে গেলে কাজী যে একটা রায় দিল সামান দিয়া যাও, এরপরে সাক্ষী সবুজ বা স্বীকারোক্তি যেমনি হোক প্রমাণ হয়েছে যে রায়ের দা। তাহলে কাজী হুকুম পরিবর্তন আর বিধানের সব কিছু পরিবর্তন হইল, কাজী হুকুম কাজী পরিবর্তন হইতে পারে কিন্তু তার হুকুম পরিবর্তন। সুতরাং কাজীকে এমন একটা রায় ঘোষণা করতে হবে যে রায়টা স্থায়ী হবে, কারণ বিচার কাজের মাঝে এই এই এইদিকে হুকুম দেওয়া এদিকে হুকুম দেওয়া তাইলে আর কোনো কিছু থাকবে না, বিচারক যাইতে পারে কিন্তু নির্দেশ সেটা হবে। তাহলে এইখানে যদি এই অধিকারটা দেওয়া হয় যে প্রথমে সামানটা দেওয়া দেব, পরে যদি সাব্যস্ত হয় হবে না হলে না হবে, যদি সাব্যস্ত না হয় তাহলে তো সামান ঠিক আছে, কিন্তু যদি আয় সাব্যস্ত হয়ে যায় তাহলে তো তার যে রায়টা ছিল ওই রায়টা কী করতে পরিবর্তন। এই জন্য কাজীর রায়কে সংরক্ষণ করার জন্য সেই আদেশ দিলেন। এই ঘরের মধ্যে ইন্দুর অমানিস তারা আবদান গোলাম বাজাহু গোলাম তো কর্জটা নিয়ে সামান দফা করলে মজবুর না কি আগে হইলো লোকটা সদর বদল হয়ে গেছে, আগে যে দাওয়া করতেছে আল ভাইজি না চলাল মুদ্দাই মুদ্দাই অর্থাৎ মুস্তারি আগে কি করবে তারপরে لأنه أنكر وجوب دفع الثمن حيث أنكر تعيين حقه بدعوى العلم، ودفع الثمن أولا ليتعين حقه بإزاء تعيينه. إذا ذكر لأنه أنكر وجوب دفع الثمن مشتري بفر الثمن مبزوك النياني ستكون ثمن دي دوا بايك أجبس কিন্তু সে আয়বের দাওয়া করিয়া সে তার হুজুবের সামানের এনকার করতেছে যে আমি এই জিনিস নিতাম না, আমি এই জিনিস নিতাম না। লিআন্নাহু আনকারা উজুবা দাফইস সামান হাইসু আনকারা তাআইনা হাক্কি তাআইনা হাক্কি, কারণ সে আসলে তার অধিকার যে মুবি নেওয়ার কারণে সামানের অধিকার বা সামান নেওয়ার কারণে মুবির যে অধিকার এই অধিকার নির্দিষ্ট করার ক্ষেত্রে অর্থাৎ এখানে মুবির মধ্যে তার অধিকার নির্দিষ্ট করার ক্ষেত্রে সে অসীম, যখন সে তার মুবির মধ্যে তার হক অধিকার এটা তা আইন হওয়ার ক্ষেত্রে অস্বীকার করতেছে, সুতরাং তার সামান দেওয়ারটা ওই যে অস্বীকার করে সামান দিবে না। দেন না অঙ্কার অজুবাদ ফিসামনি হাই সরকার তা আইন হক কি যখন সে তার হক মুতায়িন হওয়াকে অস্বীকার করছে, তখন সে উজুমে দহে সামানো কি করছে? সামানটা দিয়া দেওয়া ওয়াজিব কোন সময়? যখন সে মুবির মধ্যে তার হক প্রতিষ্ঠিত হয় তখন সামান দেওয়া ওয়াজিব। তার মুবির মধ্যে হক প্রতিষ্ঠিত হয়নি, অতএব সামান দেওয়া হয়েছে। কথাটা বলতে আগের কথা পরে কইছি, পরের কথা আগে কইছি, এই কারণে কইছে যে মুবির মধ্যে যদি হক প্রতিষ্ঠিত হয় তাহলে সামানের মধ্যে হক প্রতিষ্ঠিত হবে। তো এইখানে মুবির মধ্যে হক প্রতিষ্ঠিত হয় নাই, সুতরাং সামানের মধ্যে হক প্রতিষ্ঠিত হবে না। কেন মুবির মধ্যে হক প্রতিষ্ঠিত হয় নাই? আয়েবের দাবি করছে, আর আয়েবের দাবি করলে সেটা কবজা যেটা করছে ওদের কাছে এটা নিত্য না, তার অর্থ হইলো এটা কারি দিয়ে দিব বাইরে। ওয়ালিয়ান্না হলো কাজা বিদ্যাতি ফালা আলাহু ইয়াজহারুল আইনু ফিহি ফায়ান্তাকিসু আল কাজা ফালা ইউকুদা বিহি সোমালি কাজাই। আর দ্বিতীয় কারণ হলো যুক্তি, যদি কার হিসাবে এই অবস্থায় এই কারণে যদি সামান দিয়া দেওয়ার ফায়সালা কইরা দিস ফালা আল্লাহু ইয়াযহারু লাইক সম্ভাবনা তো আছে, এর মধ্যে আয়াত জাহির হইল ফায়ান্তা কিছু কাজা, সুতরাং তার যে ফায়সালা হবে এই ফায়সালা কি দিবে ভেঙে দিবে ফালা ইয়াযহারু লাইক, দফে সামানের জন্য কি করবে না ফায়সালা করবে না। সোনান নেই যে কাজাই নিজের বিচার রায় ফায়সালা রক্ষণ করে সংরক্ষণ করে পাই কারাল মুস্তাদি সুহুদি ইশা মুস্তাকিফাল বায়ে ও দুপিয়া সামান ইয়া নিজা হালাবা ওয়ালা ইন্তাজার হুজুর আশুহুদুর আশুহুদি আন্না ফি ইন্তিজার জারারান জারারান বিল বাই ওয়ালাইসা ফি দাফি ওয়ালাইসা ফি দাফি কাসিরু জারারিন বি লিআন্নাহু আলা হুজ্জাতি আম্মা ইযা নাকালা উলজিমা আলাইহি লিআন্নাহু হুজ্জাতি। সাক্ষী লাইবের যখন দাওয়া করতেছি সাক্ষী তো আমার কাছে আছে, কিন্তু যে সাক্ষী আছে হে তো সিরিয়াতে আছে, আইব তিন দিনের মধ্যে আসবো তিন দিন। হ্যাঁ আসলে মূলত একটু তার এনগ্রাম করে আর মুবিরা নিজের কাছে রেখে একই কাজ টাজ করবার সম্ভাবনা তো আছে, এটাই কাজটা। দেখা করতেছে যে দুইটা পদ্ধতি আছে, তিন দিন অপেক্ষা করলে আমার সাক্ষী আয়া দেবো, অথবা আরেকটা বুদ্ধি করা যায় যে সিরিয়ার যে আমাদের বিচারক আছে কাজী আছে কাজীর দরবারে হেরে নিয়ে হ্যাঁ উপস্থিত করে যা, তারপরে কাজী সাহেবের কাছে হ্যাঁ সাক্ষীটা দিবে যে হ্যাঁ এটা, পরে কাজী লিখিতভাবে এইটা আপনার কাছে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিলে ওইটা দিকে আপনি ফাইসালা করেন। সময় চাই, সময় চাই। যদি বাইজিনা আনতে ব্যর্থ হয় এবং বলে যে আমার সাক্ষী ঘুরে আসছে আইব সময় লাগবো, তাহলে উস্তফিল দাম কাজী ভাই সাহেবকে কইব আপনাদের ইন্দুরে আয় ঢুকবো লাইন বদলা ঘুমাইতেছে আপনার তবু কারেন্টের লাইন লেগে না থাকে মুস্তারি পক্ষ থেকে বাইরে কি করবে দফা করবে কেন যদি অপেক্ষা করে তিন দিন তাহলে বেড়া বেচছে বেড়ের বেড়ের মধ্যে বেদা বেচ না খাইতে নাস্তা খায় না কয়দিন বেড়ের মধ্যে এই জন্য বেড়ায় বেচছে নাস্তা না তিন দিন চার দিন পরে নাস্তা যদি দেওয়া দেয় বেটা বইটা সেট হয়ে এই জন্য কয় ইন্তজার দরারাম দিন ভাই ইন্তজারের মধ্যে বাইরে কি আছে কারণ সে তো তার দলিল আছে দলিল আনবো আমি দেয়া দিব দলিল বলবো আমি না কানা উজিমা নয় হ্যাঁ যদি বায়ে এনকার করে যে না আমি কসম খাইতাম না উলজিমা নাই তাহলে আবার কাজে বিচার করে দিব কি যায় না হুজ্জত এই ওশিয়ার করে নাই এটাই দলিল হলো যে এটা মধ্যে কি এই জায়গার মধ্যে একটা এসকালিত হয়েছে এই যে এই জায়গার মধ্যে আপনি করতেছিলেন যে কাজী সাহেবের ফায়সালা দিয়ে দিব পরে পরেরটা যদি সাক্ষী আয় তাহলে কিন্তু এই জন্য তো এই রায়ের মধ্যে একুশত হবে আগে মশালা মধ্যে আপনি কইলেন যে রায় পরিবর্তন হয়ে যাচ্ছে এই জায়গার মধ্যে তো রায় পরিবর্তন হয়েছে আগেটার মধ্যে আসলে যেটা আর এটার মধ্যে ফরক আছে এটার মধ্যে ফরক কিন্তু কাজে রায়টাই করব বিচারের ফায়সালাটাই দিব ওইটা এটা এটা ফায়সালা পরিবর্তন হইতেছে ফায়সালা দিলে দেওয়া তো যে সাক্ষী নাই আচ্ছা ঠিক আছে টাকা দেবো সাক্ষী আইতে দেরি আছে ঠিক আছে টাকা দেবো সাক্ষী আইলে যদি তুমি সাক্ষী প্রমাণ করতে পারো টাকা নিয়ে যাবে ফায়সালা দুইটা হবে এই কারণে এটা তার রায় হবে যেতেছে ওমান ইস্তারা আহসান ফাদ্দা আবাকান ইবাকান লাম ইউহাল্লা ফি বাই হাত্তা ইউকিম আল মুশতারি আল বাইনা আন্নাহু আবাকা ইন্দাহু একবার একজন আর কিনার পর মুস্তারি দাবি করতেছে যে এইটা তো বাগুলিয়া গোলাম বাগুড়া গোলাম তাহলে দাওয়া করলে কাজ হিসাবে এটাতে করবে না তার কথা কি গ্রহণ যতক্ষণ না পর্যন্ত বায়ে বায়ে কসম খায় বলবে যে এটা এই অথবা মুস্তারি বাইয়ে না পেশ করে এনে এই লক্ষ্মীনসর সদর ভিতরে যে আগে বাইয়ে না তারপর এলো হলো তা তো এখানে আসলে কথা এর আগে ওই মাসা লাগেছে বাগুড়া গুলামের মাসা লাগেছে যে গুলাম যদি ব্যাগ্যা নেয় তাহলে ব্যাগ্যা যাওয়ার ক্ষেত্রেও এই কথা ফিরে আসছে সবক যদি একটা হয় তাহলে মুস্তাকির কাছে যদি ওইটা দেখা দেয় তাহলে ওইটা আয় হিসেবে সদস্য কেন একজনে দাবি করছে যে হুজুর এই গুলাম তো ওনার কাছ থেকে কিনছিলাম কিন্তু যেহেতু বাগুড়া গুলাম যে যখন কিনছিল নাবালিকা ছিল আর ফের কাছে আয়া বালি সাবালে গিয়ে আছে তাহলে এখানে এই দাবাতারটা গ্রহণযোগ্য হবে না কবুল করা হবে সত্তর সালের দিন থাইকিয়া যেভাবে বাগুড়া সাব্যস্ত হইলে অশরীয়তে সাব্যস্ত করার জন্য অধিকার দিয়েছে ওইভাবে যদি হয় তখন ওই সুরতে এই সুরতে যে বাইজি নাফেস করতে হবে যে দাওয়া ই করছে দাওয়া করতেছে তার বাইয়ে নাফেস যদি বাইয়ে নাফেস করে দেয় তাহলে তো কাজী ফায়সালা দেওয়া দিব যে এটা ভাবল আর যদি বাইয়ে নাফেস করতে না পারে তাহলে বাইরে করবে যে তুমি কী করো কসম এখন হে যদি কসম খায় তাহলে তো আয়ের সাব্যস্ত হবে না অস্বীকার করে তাহলে আয়ুবাহা ওইখানে বড় আসছিল এইখানে বড় অবস্থা ছিল কিংবা ওইখানে ছোট আসছিল এখানে ছোট অবস্থা কিংবা মানে ইয়া হ্যাঁ প্রমাণটা যে এইটা শরীর কায়দা অনুযায়ী কি করতে হবে যথাযথভাবে করতে হবে ومن اشترى عبدا فدا الباكا لم يحل في البيع حتى يقيم المشتري البين انه عبقين والمراد التحريف على انه لم يبق الا هلا في التلفون الضيل شيء ما بيقول بزيتار كسه قولا ميتا كي كوريني باقيني لأن القول وإن كان قوله ولكن إن كان إنما يفتر بعد قيام العين في يد ومعرفته بالحجة ولأن القول وإن كان قوله وإذا كان مدد جديد لكي بايل قولي درت به وقت قصم الشتي لكن إن كان إنما يفتر بعد قيام العين كنت جدي তাহলে এইটার এতেবার কখন হবে বাদা কিয়ামিল আইদি বিহি গুলামের মাঝে আয়েব কায়েম ফি ইয়াদিল মুশতারি অর্থাৎ মুশতারির হাতে মুস্তারির কাছে আয়ে সাব্যস্ত যদি হয় তখন তার অস্বীকারটা এতেবার করা হবে অর্থাৎ মুস্তারি দাওয়া করছে যে এটা আমাদের কি আছে আয়েব আছে আর সে এটার মাঝে দলিলও পেশ করছে দলিল পেশ করার পরে এখানে বায়ে কইতেছে যে না এটার মধ্যে আয়েব নাই তাহলে আয়েব নাই যে এটা তার কথা গ্রহণযোগ্য হবে সে যদি কসম করে বলে লাকিন না ইনকার ও ইনামে ইউতাবারু বাদা কিয়ামি লাইলি বিহি ফি ইয়াদিল মুশতারি ওয়া মারিফাতুহু বিল হুজ্জা আর মুশতারির হাতের মাঝে আব্দের মাঝে আয়েব আছে যে এটা সাব্যস্ত কেমনে করে যে মুস্তারি যদি দলিল পেশ করতে পারে তাহলে এদের মধ্যে আয়েব সাব্যস্ত আর দলিল যদি সাব্যস্ত না করতে পারে তাহলে ওই ক্ষেত্রে এটার মধ্যে আয়েব যে এটা সাব্যস্ত হবে যখন আয়েব সাব্যস্ত হবে না তখন অস্বীকারটাই এতবার করা হবে বাইরে বাইরে আকামা এনে মুস্তানি যদি এটার মধ্যে বাইয়ানা কায়েম করে, অর্থাৎ এই গোলামের ক্ষেত্রে সিস্টেম করলে যে বাইয়ানা কায়েম করে আর ফালাই নেই, সেইটার সাথে সাথেই আবার বাইয়ের কাছে ফেরত দেওয়া হবে না। এটা কাজের সাথে এই মহিলা দিতেছে যে যখন সে বাইয়ানা পেশ করলো, তখন বাইয়ানা পেশ করার পর তারপরে বাইরেও কসম দেওয়া হবে যে সে যে দাওয়াটা করতেছে সেই দাওয়াটা এই ক্ষেত্রে সঠিক কিনা তুমি কসম দেবে। পাইজা আকা মাহা হুল্লিফা বিল্লাহ তাআলা, যখন মুস্তারি ইয়া বাইয়ানা কায়েম করে তো হুল্লিফা বিল্লাহ তাআলা তো বায়েসে কসম দেওয়া যায়গা আল্লাহ তাআলা কি না করল কদ বাউ ওয়াসাল্লামাহু ইলাইহি ওয়ামা বাকাই, যে বায়ে এই গোলামটারে বেচছে ওয়াসাল্লামাহু ইলাইহি মুস্তারি কাছে এটারে সমর্পণ করছে ওয়ামা আবা কাইন দাও, অথচ তার কাছে এটা বাগে কালা কালা বিন কিতাব। তো এই সাহি কিতাব কে আন্দোলন কিতাবের দ্বারা আমরা জন্য জামি হচ্ছে কাজা কালা বিন কিতাব, এই সাহি কিতাব কে আন্দোলন সাহেবে হেদায় বলেন ওয়া ইনশা হাল্লাফাহু বিল্লাহি মা লাহু হকুর রদ্দি আলাইকা মিনাল ওয়াজহি আল্লাজি ইয়াদ্দাউ আও বিল্লাহি মা আবাকা ইনদাকা কাত, যে এইটাও যদি কাজ হিসাবে ইচ্ছা করে তাহলে এইভাবেও কসম দিতে। একটা তো হইল সাহেব কুদুরি যে বাসে বসছে যে আর সাহেবে হেদায়া আরও দুইটা কসমের, অর্থাৎ ভাইয়ের কাছ থেকে যে কাজী কসম নিবে কসমের আরও দুইটা বাস্য বলতেছে। গোয়াইশা হাল্লা পাহু কাজী ভাইয়ের কসম দিয়ে বিল্লাহি মা লাহু হকুর রদ্দি আলাইকা, মা লাহু হকুর রদ্দি আলাইকা তার জন্য আমার তোমার কাছে এটাকে ফিরত দেওয়ার অধিকার নাই মিনাল ওয়াজিল্লা দিয়ে দেয় ওই ওই ওই ওই ওই অবস্থায় যে অবস্থায় সে দাবি করছে আও বিল্লাহি মা আবাকা ইন্দাকা কাত্তু, অথবা এইভাবে কসম থাকে যে বিল্লাহি মা আবাকা ইন্দাকা কাত্তু আল্লাহর কসম তোমার কাছে এটা কখনো বাড়ে না, মানে এটা মুখাতাব হইব না, এটা তো নিজে গায়েব এই করতে হইব ইন্দাকার দ্বারা যে তোমার কাছে এটা বাগে নাই, অর্থাৎ বায়ে কই বায়ারে কইবার কথা তুমি এইভাবে কও যে তোমার কাছে এটা বাগে নাই, তার মানে ইহা কইব আমার কাছে বাগে নাই, সে তো ওইভাবে এখানে কসমের তিনটা আলবাস বলছে যে লাকাত সে বেচছে সমর্পণ করছে অথচ কখনোই তার কাছে বাগে এক, দ্বিতীয় হইল যে সে কসম খাইবে যে পদ্ধতিতে যে তরিকায় দাবি করা হইতেছে এটার মধ্যে আয়বের সেটা এটার মধ্যে, আর অথবা তার কাছে এটা কখনো বাড়েনি। ولا بالله لقد باه وسلمه وما به هذا الله مصنع رحمت الله عليه صاحب هذا এখানে আরো দুইটা কসমের আলফাজ আছে, তার অর্থ হইল যে আসলে মূলত শব্দ এমন ভাবে বলতে হবে যে শব্দের মধ্যে কোনো ফাঁক ফুকুর না থাকে, মানতে কি কায়দা কৌশল খাটাইয়া হ্যাঁ এই বাগার স্রোত না ভাই, তো তিনটা বলছে এমন শব্দ যে তিনটা তারা কসম করলে এখানে উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয় কারো কোনো সমস্যা হয়, আর দুইটা শব্দ এখানে দুইটা বাক্য মুসালি প্রভুত্বদার দেখাইতেছেন যে দুইটা বাক্য উচ্চারণ করলে কি হয়ে যায় কসম হয় না বাইরে কয়ে এইভাবে কসম খাইবে না আম্মা আল্লাহ খালি আজি এই বাসায় এই বাসায় কি কসম দিবে না তাহলে বাইরে বিল্লাহি লাকাদ বাহু ওয়া মা বিহি হাযাল্লাই আল্লাহ কসম সে অর্থাৎ আমি বাইরে এই জিনিস বেচছি ওয়া মা বিহি হাযাল্লাই মুস্তারি যে দাবি করতেছে আয়বের কথা এটার সাথে নাই এইটাও কইতে পারো না ওয়ালা বিল্লাহি লাকাব্বাহু ওয়া সাল্লামাহু ওয়া মা বিহি হাযা লাই আল্লাহর কসম কইরা সে বলতাছে ভাই লাকাব্বাহু সে এটা বেচছে ওয়া সাল্লামাহু এটার সমর্থন করছে দিচ্ছে ওয়া মা বিহি হাযা লাই এবং এটার মধ্যে এই আয়াত না আগের দিকে কইছে আর এদিকে কি কইছে একটু ধরা তো এইটা লাকাদ বাহু ওয়া সাল্লামুহু ইলাই ওয়া মা আবাকা ইন্নাহু কাত আর এইটার মধ্যে কি কইতেছে লাকাদ বাহু ওয়া সাল্লামুহু ওয়া মা বিহি হাযাল আই শব্দ একটু কমি আসছে কিন্তু ডিফারেন্স আছে এই দুইটার মধ্যে লিয়ার না কি তত্ত্ব নজরি দিয়ে মুস্তারি এই দুইটার মধ্যে মুস্তারির প্রতি দৃষ্টিটা একটু অন্যদিকে মুস্তারি থেকে দৃষ্টি ভিন্ন ভিন্ন দিকে প্রবাহিত করে অর্থাৎ মুস্তারির প্রতি দয়ার মানে দৃষ্টিটা যেটা যেভাবে দেওয়া দরকার সেইভাবে দেওয়া হয় প্রথম বিক্রি চুক্তি করার সময় ছিল না কিন্তু পরে দেওয়ার আগে এই আয়টা এসে গেছে হ্যাঁ তো এখানে কসম খাইয়া বালাইছে আর কসমের মধ্যে হয় সত্য আছে বেশি সময় তো ছিলই না কিন্তু এই ওর পরে আসলো ওইটা তো আর হ্যাঁ কয় নাই হ্যাঁ পরে আসছে এটা তো আর সে কসমের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই তাহলে সেও মিথ্যু মিথ্যা কসম করলো না আর কসম সহি হইলো আর এদিক দিয়ে হইলো আর সমস্যা এই কমা লিয়ান না ফি তর্কু নজরি লিল মুস্তাহি লিয়ান না লাইবা যতক্ষণ পর্যন্ত ভাইয়ের কাছে থাকবে থাকা অবস্থা যে কোনো আয় চুক্তির আগে হোক চুক্তির পরে হোক মুস্তাহি যতক্ষণ পর্যন্ত কবজায় না নিবে ততক্ষণ পর্যন্ত বমির মধ্যে আয় হলে এটা দায় দায়িত্ব কার ভাই তাহলে এখানে শব্দ তো বলতেছেন বেচার সময় এটার মধ্যে আয় ছিল না কিন্তু পরে যে আইসে সেটা তো আপনি এটা এড়াই গেলেন ওয়ালাউয়ালু জুহুলু না ওয়ালাউয়ালু জুহুলু না কয়ে পহলে কসম কে যে সুরত হে সুরত নিয়ে ইসে জুহুল অর্থাৎ এই যে কবজার সমর্থ এইটা এইটার থেকে কি করা হয়েছে এইটার থেকে জুহুর করা হয়েছে মানে কি এইটারে বাদ এই হচ্ছে জুহুর ওয়াসানি ইউহাম তাআল্লুকুহু বিশ্বর্তাই ফাতা ইয়াকবালুহু বিল ইয়ামিন ইল্লা কিয়ামিহি ওয়াক্ত তাসলিম দুনাল্লাহ আর দ্বিতীয়টার মধ্যে লাকাদ বাহু ওয়া সাল্লামাহু ওয়া মা বি হাযা লাই এই জায়গার মধ্যে একটা মানসিক বেশ লাগানি সম্ভাবনা আসছে সম্ভাবনাটা হলো কি যে বেচা এবং সমর্পণ এই দুইটার সময় এই আয়াত ছিল না একটা সময় হ্যাঁ কইছে যে বেচা এবং সমর্পণ করার দুইটার সময় ছিল না কইছে না লাকাদ বাহু ওয়া সাল্লামাহু ওইটার মধ্যে আগেরটার মধ্যে ও কাত্তু করার কারণে এই দুটোটা অন্তর্ভুক্ত হয়ে গেল কিন্তু এটার মধ্যে কাত্তু পাওয়া হয়নি তো বাহ্যিক শব্দের দ্বারা বোঝা যায় যে সব কিছু ঠিক আছে কিন্তু সে মানতে কি পেয়েছে যে বেচে সমর্থন করছে দুইটার সময় এই আয় ছিল না কিন্তু মনে মনে একটা সময় তাইলে এই যে এই মানতে কি খাই তাহলে মুস্তারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই কারণে wasani wa yuham taluku bishortai je bae ei kothar somporko eki shonge dui ta ortat bae ebong taslim eta ekshathe taluk fayat awwalu she tabil korbe bae filiyami inda kiyami je কসমের মধ্যে সে তাবিল করবে ইন্দা কিয়ামি ওয়াক্তাত তাসকি যে যখন দিছে তখন তো এর মধ্যে আয়াত ছিল দুনার ভাই কিন্তু বেসার সময় ছিল কথাটা বুঝে আসছে দেওয়ার সময় ঠিকই ছিল কিন্তু বিক্রি করার সময় এর মধ্যে ছিল না তাহলে এই জায়গার মধ্যে কার প্রতি ইয়া করা হলো ওয়ালাউ লাম ইয়াজিদিল Oh.